আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। তার নীল দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি, তার কাঁচ দেয়াল যেন স্বপ্ন বেলোয়ারি। আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। কোথায় বসা বাদামি বেড়াল বনে শূন্যে মায়া জাল, ছাই রঙা পেঁচা সেই চোখ টিপে বসে আছে কত না বছর কাল। কোথায় বসা বাদামি বেড়াল বনে শূন্যে মায়া জাল, ছাই রঙা পেঁচা সেই চোখ টিপে বসে আছে কত না বছর কাল। কালো দরজা খুলে বাইরে তুমি এলে, বাগানের গাছে হাসি ছড়াবে পুনো ফুলে। কালো দরজা খুলে বাইরে তুমি এলে, বাগানের গাছে হাসি ছড়াবে পুনো ফুলে। এই বাড়ির নেই ঠিকানা, শুধু অজানা লাল সুতির পথ শূন্যে দেয় পাড়ি। সেই বাড়ির নেই ঠিকানা, শুধু অজানা লাল সুতির পথ শূন্যে দেয় পাড়ি। সেখানে নেমে আসে চাঁদের আলো, কাউকে চেন না তুমি তোমাকে চেনে না কেউ সেই তো ভালো। বাগানো সিঁড়ি পথে সেখানে নেমে আসে চাঁদের আলো, কাউকে চেন না তুমি তোমাকে চেনে না কেউ সেই তো ভালো। তুমি গান গে ঘুরে ফিরে, তোমার এলো চুল ওই বাতাসে শুধু ওড়ে। সেথা একলা তুমি গান গে ঘুরে ফিরে, তোমার এলো চুল ওই বাতাসে শুধু ওড়ে। সেই বাড়ির নেই ঠিকানা, শুধু অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পাড়ি। সেই বাড়ির নেই ঠিকানা, শুধু অজানা লাল সুরকির পথ শূন্যে দেয় পাড়ি। আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। আকাশে ছড়ানো মেঘের কাছাকাছি দেখা যায় তোমাদের বাড়ি। টেক টু পৃথিবী, ওয়ান টু থ্রি ফোর।